بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء. الله سبحانه وتعالى وحي قربني ابامیہوں ادتے تی ابامیہوں بس کافروان نمائے ای امیہوں کافروی فدائیں فتکونون سواء ایرون تی ابامیہوں امن ہم ہموانے فلا تتخذو منہم اولیاء تی ابامیہوں امیہوں کے ترین رحمت ترین نہداشے رحمت ترین نہواشے حتی یہاجروا فی سبیل اللہ ای ابامیہوں اللہ مہو گا ہجر کف مدان دیں فان تولو امیہوں اکممون امر علیہ فنما بہی ہجر کرما انکار کف نما فخذوهم وقتلوهم حيث وجدتموهم اميهم تباميهم حفاشة ادي اميهم تباميهم نان اميهم فينون تنكم اميهم قتل قراشة ولا تتخذوا منهم وليا ولا نصيرا ادي تباميهم اميهم قترين رحمة ترين ادي مدد ورين نهداشة مي آي كوري ريگواني كي آفادين الله استثناء كرواني إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق tiebami hunga bas emi hunga bulun ko fina emi hun fenun tan hunga tulu kuram yati anga wa fe mushrikun angora meri mushrikun den allah wahi kurabani illa alladhina yasiruna ila qaumin bainakum wa bainahum mithaq tiebami hunna e bayeg demeduga ahdu kashaware kofawa bayaka emi hun gulijje nama den emi hunna hangora manu kurashe e bayi tiebami hunna e bayeg meduga tiebami hun e bayaka muahada kofoi sulhaygge muahada kofo ibbayaka emi hun gulijjenama goslaame hijjenama emi hun naden hanguraman kurahre erun emi hun geteren emi hun beswa hushi yan hangurama ga aman dewe emi hun na hangurama kurumana kurawa fani shariatu ga hangurama ekge maadanu ga bayakan aman dewi jiya emi hun na kaden hanguraman nukurawena emi hun na kaden hanguraman nukurawena hama e fadain bayaka muslimun nade me duga muahada e ahdu kashaware kurijjenama baki muddatakan hanguraman nukuruma erum bas emi hunaka sangurama nukurevena Allah wahi kurabani mi baami mi mushrikun ti baami hunna e bayegge meduga ahudewa bayaka gus laame hijje nama erum den ti baami hun emi hunna hangurama nukurashe nuwata awjaukum hasrat suduruhum an yuqatilukum nuwata ti baami hunna hangurama kurumang emi hun nukule digen ti baami hunge gatan atu wejje nama aw yuqatilu qaumahum nuwata emi hunge qaumuge mi hunna hangurama kuruma ebbes kulakum mi hunnaka hangurama kurave kannei emi hunge ebbes kula dana kamennei ehem vejje kama vanya Allah wahi kurabani aw ja'ukum hasrat suduruhum an yuqatilukum aw yuqatilu qaumahum erun den emi hunna hangurama nukurash den tieba mi hunga tan ase mi hun amanan edijje nama hangurama kuruman nukule digen ase mi hun amanan edijje kamu gawa nama den mas emi hunna hangurama nukurare ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم الله يراد قربنا اميهم تيبامي هون مچن الله غري قربيه ايرون تيبامي هون اميهم هاغرام قريه الله يراد قربا فينا ما مهر مي هوريها كما كيمي الله گه امتحان الله گه امتحان اكلان گه بللا وڈ گه منی الله گه ماوگه هاغرا جهاد قرامي هون جهاد نو قرامي هون ادي الله ماوگه هجرا قرامي هون هجرا نو قرامي هون فاني اعتزلوكم فلم يقاتلوكم والقوا اليكم السلام دن اميهم تيباميهم نا وكيوه ايباهي هنگرام كورون دو كلا والقوا اليكم السلام ادي امانه تيباميهم كيباين اديج كم غوانما فما جعل الله لكم عليهم سبيلا ايرن دن الله سبحانه وتعالى اميهم نا خلافه تيباميهم كما گل لوا فنوي ايباهي دن هنگرام كورمن نتي هنگرام كو گنوا نا اميهم نكا ايباهي اميهم امانن ادي فنما دن اگوت كسيم نا هنگرام نكرات دن الله وحي قرباني ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم أدي تيبامي هنا فنان أدي إهم بياكو أمي هنا ترك إهم بياكو مي تفسير المرمي مدار واقو تغا تهاما قبيلة أمي هم أمي هنا كي إهم بياكو تيبامي هنا أدي فنان تي يريدون أمي هنا دين تي تيبامي هنا كي بامي بس أمان هو دوما ويأمنوا قومهم أدي أمي هنا قوم أمي هنا كاري بس أمان هو دوما إبهي أرام غتي بلوما إيرون قوم أمي هنا كاس مسترين ني tiyabami hunna kaas masalene tiyabami hun kibain mege bain ilmerin vidalwani ei mu'minun ga gatan a semi hun islam kam faaluko ei mihun gaum ge mihun gata gos kufur faaluko gen tibi bai kemi mihun naki erun gaum ge mihun nas mihun kanu behene আদি মুসলিম বেস মিহুন কানু বেহে এনে এগোতুং এ বায়া কতি বে এ বাতি বে মিহেম বেস দেম মিওয়াগতে হি কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা দেন এমিহুম ফিতনা কান হুশাইলে হিন্দুগ ইমতিহান কান হুশাইলে হিন্দুগ উরকিসু ফিহা এ গে মিহুম ফরহলে গানিতে মুরাদ কি গাওম গে মিহুম মিসাল কা গাওম গে মিহুম মুসলিমুন না হাঙ্গুরাম কুরমাং এ দে হিন্দুগ দেম মিহুম আদানি কিনে মিয়ার মুমিনুগ কি বাম বেস মিহুম মিতিবি আমাং হোদাগে মিমিহুম গাওমুগে মিহুমগে কিমান বেশ মিতিবি আমাং হোদাগে এ গাওমুগে মিহুম মুসলিমুন্না হাঙ্গুরাম কুরমান নিম্মা মুসলিমুন্না হাঙ্গুরাম কুরমান নিকুমে জিয়া মিমিহুম হাদান কিনে এরুম মিতি শাক্কু ফেদিফা মিমিহুমগে হিতুগা মুলিং হাইরাম বেফা মিমিহুম মিতিবি তেনতিওয়ান না হাদান কিহিনে বাই মিগোতা বিসনা ফা ইল্লাম ইয়াতাজিলুকুম ওয়া ইয়ুলকু ইলাইকুম আসসালাম ওয়া ইয়াকুফু আইদিয়াহুম ফাখুযূহুম ওয়া কুতুলূহুম হাইতু সাকিফতুমূহুম দেন ইবামিহুম তি ইবামিহুম না ওয়াকিনু নুয়েজ্জেনামা এবাহি হাঙ্গুরাম কুরমাত তাইয়ার ওয়াগেন তিবিনামা ওয়াইউলকু ইলাইকুম আসসালাম আদি আমানাব বেসে বামিহুন নেদে ফিনামা আদি ওয়াকুফু আইদিয়াহুম আদি এমিহুনগে আইত্তাং এমিহুন নুহি ফাহাট্টা ফিনামা এবাহি হাঙ্গুরাম কুরমা মুলিং এমিহুন তাইয়ার ওয়েজ্জে কাম গাওয়ান্যা ফাখুযূহুম এমিহুন হিফাশে ওয়া কুতুলূহুম আদি এমিহুন গাতুল কুরাহে হাইতু সাকিফতুমূহুম তি ইবামিহুন এমিহুন ফেনুনু তানাকুম وأولئك جعلنا لكم عليهم سلطانا مبينا إميهن كي أي تمن الله تيبا إميهن خلافا بيان بگم با دليل لبي ميهن إيه معنى كي حجة قائم كفا إميهن أي إميهن ها قرام قرمة تمن الله تيبا إميهن أمر قرفا فيما وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ إبس مؤمنا كان هدى بگن نوي إهم أن مؤمنا هو قتل قرمة إلا خطأ أوليك منوي غستو قتل قرمة هدى بگن نوي অলিগেম মেনুই গাতুল কুরমেন নেতে অলিগেন দে মিসাল হে গাতুল কুরাই দান তা ইহা কুরআন গে মা দান ও কাফির কামাং হি কোন এবহর গাতুল ওয়ে ফা মুমিনুন গাতু মুমিনুন দেন হে বেজিয়া ওয়া মান কাতালা মুমিনান খাতআন এগোতা অলিগেম মুমিনাহু গাতুল কুরাই জামিহা দান নারে ফা তাহরিরু রাকাবাতি মুমিনাতিন এনা ইংতি আলাকুম মুমিনু আলাকুম নিওয়ান কুরমে ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি আদি কাতুল উই মিহা গে আইলা গে মিহুননা দিয়া রদ্দ কুরমে দিয়া মারুগে দিয়া এসাতে গে জামাল রদ্দ কুরমে illa an yasaddaqu ay amihum ma afqafiya menoi e mayitaage marwi miha gatulwi miha ga ahulweri ma afqafiya menoi ma afqafiya masene te de ka nuji hene diye fa in kana min qaumin aduwwil lakum wa huwa mu'minun den tiebe e marwi mu'minu miha yaki ei tiebe amihunna dushman bayegge terem wa mi hekkamu gawana ma ebahi ene enage ahulweri naki kafarun enage ahulweri naki mushrikun এ মারুবি গাতুলি মুমিনু মিহাগে আহলবের নাকি মুশরিকুন কামু গাওয়ানামা তে বামিহঙ্গ দুশমনুন কামু গাওয়ানামা ওয়া হুয়া মুমিনুন ফা তাহরীরু রাকাবাতিন মুমিনা এরুন তে বামিহুন হামে কানে আলাকু মিনামান কুরআন এরুন দিয়া দে কান নুজে মেল দিয়া দে মিজহেনি এনাগে আইলা গামি হুম মুমিনুন কামু গাওয়ান্যা মুমিনুন কামু গাওয়ান্যা দিয়া দে কান মুমিনুন কামু কানু ওয়ান্যা কা দিয়া দে কান নুজে হেন হামে কানে আলাকু মিনামান কুরিমা ফুদেনে وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة মিহার মি দুশ্মনুন কামু গে জি আমি হুন দিয়ে গাবু লে বেসন কুরআন আমি হুন উলেন হা গুরামায়া আমি হুন উলেন হা গুরামায়া আমি হুন অন্নান মুমিন হা গুরাম কুরমা গাস্ত কফা এই এ মারবি মিহাগে আহলুয়ের নাকি কাফারুন কামু গে জি মুশরিকুন কামু গে জি এহেন নামে সে মারবি মিহাগে আহলুয়ের নাকি কাফারুন কামাবে এহেন নামে সে মিহুন নাতি বা মিহুন না দেমে দুগা মুআহাদায়ে ওই কামু গাওয়ানামা এরুন তি বা মিহুন দিয়াবেস দেন জিহেনে আদি আলাকুস মিনিমাম কুরআন জিহেনে আলাকুস মিনিমাম কোরআন জিহেনে আই দিয়াবেস দেন জিহেনে এই এমি হুন নাকি কাফারুম গে গতুগাবে এহেন নামাবেস তেবা আমি হুন আমি হুন আদেমে দুগে বতে মুআহাদা আহদু কাশাবারেন গে বতে কফ এহেন বেজে এমি হুন দিয়া এমি হুন রদ্দ কুরাশে ফামাল লাম ইয়াজিদ ফাসিয়াম শাহরাইন মুতাতাবিআইন তাওবাতাম মিনাল্লাহ দেন দিয়া দেন নুলি বেজে মিহা এহা কুল দান কান নেমিহা এনেন ওতি জেহি জেহি গেন দেমাস তো হরো দাইফুমে জেহি জেহি গেন দেমাস তো হরো দাইফুমে তাওবাতাম মিনাল্লাহি এ আল্লাহ গে হযরতুন তাওবায়ে গে গতুননে ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা আহম করুন আল্লাহ সুবহান ওয়া তাআলাই মুআদ্দিন ওয়া ডিগান্নামা হিকমা বান্তা আরস কানাগে দেমিয়তি গাস্তুগা মুমিনাকু গাতুল কফিয়া ওই হুকুম ওয়া মান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা মুমিনাহু গাস্তুগ গাতুল কফি মুমিনু মিহাদান নাশে ফাজাযাউহু জাহান্নাম এনাগে জাযায় কি নারকাই খালিদান ফিহা ইতাঙ্গা এনা দেমি উন্নানে ওয়া গাযিবাল্লাহু আলাইহি আদি আল্লাহু গে কোফা এনাগে মাচ্চাং হুট্টে ওয়া লা'আনাহু আদি আল্লাহু ওয়ানি এনা লা'আনিল লাফায়ে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা আদি বড়বেগেম ওয়া আযাবিং এনা বানি তৈয়ার করা লাফায়ে বরন রাকাতের মাসালে মুমিনাহু গাস্তুগ গাতুল কুরমাকি মুমিনাহু গাস্তুগ গাতুল কফি এনা হুরি সাজা এনা হুরি জাযামিয়তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আবায় কুরমাতি লাবাদান নানি এক আবায় কিবায় পরেবেস আল্লাহ গাদরত গ মুমিন এক গ আগমা বডে মুমিনেকে আগমা বড়ে মুমিনেকে হরমাইতে রেখা মা বড়ে আদি বাইর রিওয়ায়ত হগে বহর মুমিনেকে গাতুলবে গেন দিউম মুড়ি দুনিয়ে ফানাবে দিউমা বড়ে বড়বে গেনবে আল্লাহ কে হাতলা তোলা এমা মুমিনেকে ফুরানে কি বড়া হরমাইতে রেবে গেন বা ফুরানে এমা মুমিনেকে ফুরানে গাস তোগা মুমিনেকে দুবাইন লেন দুবাইলে ফিনাকে জাজামি আমি আয়াতুকে মুরাদা কি এন নারকায়গে দিগু মুদ্দাত এগ গদেমি অন্নানে খালিদান ফিহা আমি হাদিস ফলো আমি আয়াতুকে ইসমিনি খালিদান ফিহা নারকায়গে দেমি অন্নানে কামা এহেন নামেস বাইং আরবি নাসুতা হগে এবহরে খালিদুন মি লাফজু বেনং কুরাইফা দিগু মুদ্দাত এগ গদেমি ওতুমা দিগু মুদ্দাত এগ গদেমি ওতুমা এই তাওবায়ে বাই কমমি হাকাবস এই শিরকু এমে বড় ফাফা মুমিন হগাতুল কুরআন বরাদি মা বড় ফাফা ইং শিরকু শিরক ফাস্তাও বাজি আল্লাহ তাওবা আলা শিরক ফাস্তাও বাজি আল্লাহ তাওবা আলা ওয়াহিন কাম মি ফা ফা মা কুদাত শিরক ফরে এমা মি কাম ফাস্তাও বাবে ইবনু আব্বাস গের আয়া কি এনা কা তাওবা নেতে এনা কা তাওবা নেতে এনা হাম আবাদু গে আবাদান নরকা গে দেমি ওনান ইবনু আব্বাস ইদার গফানি এই কালি গফান গে মে কুরি গরো এনা মে সে কালি গফান আওহারে বাডা গত মে কুরি গরো জু বাডা কাম ইলমের মি দালবানি এ মাসালা এ কালি গফান সফহম বি দালবে এনা কি কুফ কাফার নুনে এ কাফার নরকা গে দেমি তিবেনি ekko kafarun demi tibeni narakaega ei mu'minahu gastuga gatulu ko fimiha demi no onnaane kaman ibnu abbas fahum vidalwi narakaega ekama ku digu mudda tegge na demi onnaane den allah yakuruna ya ayyuhalladhina amanu idha darabtum fi sabilillahi fatabayyanu wa la taqulu liman alqa ilaykumus salama lasta mu'mina tabtaguna ardal hayatid dunya fa indallahi maghanim katira আল্লাহ কুরআনি এ ইমাম বেজ্জে মিস্তাকুন নেতি আবামি হুম আল্লাহ গো মাউগা জিহাদ কুর মাট্টাকানি কুন না হিন্দুগা ফাতাবাইয়ানু মি হাউ গাতুল কুরআর গো রাঙ্গালা চে কু কব্বালা রে নে কেম কাফারেত তো চে কুন কম গাতুল নু কুরআর মি হাকু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা আই তি আবামি হুম কুরমাতি গ শাহাদ কালিমা কিয়া ফি মি হা ইয়া দিমালান নু বুনা রে লাস্তা মুমিনা কালিয়া কি মুমিনে নুনে ইমানানি শাহাদাতু গদে কালিমা দুলুম কিয়া ফি মিহাদি মা বিসনু কুনাহে কালিয়া কি মুমিনান নুনে কাফার কে কালিয়া কি নু বুনাহে আনে মানে কি সালাম গো আলা ফি মি আসসালামু আলাইকুম নতি আবামি কুরমাতি কি আসসালামু আলাইকুম নে বুনা বুনা ফি মিহাদি মা বিসতি আবামি হুম কালিয়া কি মুমিনান নুনে নু বুনাহে একা মি ওরা ফাসিয়া কামে আর গোন মঙ্গে তেরে গাস বাই মি হংগে বুলে হাম ফা ফা কুরারে মি হাকাদি মা কাফার কে বুনামি হুম আমি নামাজ কুরআন হুন শাহাদাতু গদে কালিমা কিয়া গিন তি হুনাদি মা কাফার কে বুনামি হুম এহেম বুনা কানুয়ান এহেম বুনা কানুয়ান এই আদি মুমিন আমুগে কামেন নুসনু এই মিহাক কুফর গ হুকুম জে হুম এই আদি এনাই কিবাই কুফর গ আমালে ফাল ইয়া কাসে এনাই কুফর গ হুকুম জে হুম কি এই মুমিন আমুন না হুদ্দা বেগেন বা কামেন নু এই কি এ হুকুম কুরআন তি বেনে বায়াক আল্লাহ কান্দা আলো বাফা এই দিনু গ ইলমু দে বাফা তি মিমি হুম এমি হুন গাজিম মাই এমি হুন আদে তেরে হুকুম কুরুং এহেন নামেস আম আফরাদুন নাম মিস্তাকুনা দি মক্কা ফারুন নে গম দুমা কি মুলি মানা কানে এই মি আয়াত গো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাং গো আলা ফি মি হাদ মা বাসনু গুনাহরে কাদে কি কাফারে মি আই বাওয়ালে গুনি মুমিনুন গে এ বায়াকু নিকুমে নিকুমেতি হাঙ্গুরামায়কা নিকুতি এ গে তেরে বাকার তাকিং ইফাং আমি হাকু এমি হুন না সালাং গো আদি এমি না সালাং গো আদি এমি হুমি বুনি এ না তিমান নামে গে কিবাই সালাম বারে আসলুয়ে সালাং গো আদি এমি হুম গাতুলু কুরিয়েনা গাতুলু কুরিম আল্লাহ মি আই বাওয়ালে আদি বাইর রিওয়ায়েত হগে সে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আসাবে কারণ দন্না ওয়াফা কি বেং হে না গাতুল কুরি এবি হুম দেন নবি এ নতি মান নামে খানি সালাম আর শাহাদ তো এ কালিমা কি সালাম গো আদি খানি সালাম আর রাসূলুল্লাহ হাদিসুল কুরআনি তি আবামি হুম এ নাগে মে ফালাগেন বেলি এ হি ফালাগেন বেলি এ এ নাগে হিতু গং ইচ আল্লাহ ওয়াহি কুরআনি তি আবামি হুম সালাম গো আলা ফি মিহাদি মুস্তি আবামি হুম বুনাহ লাস্তা মুমিনা কাল ইয়াকি মুমিনান নুনে তাবতাগুনা আরদাল হায়াতিদ দুনিয়া তি আবামি হুম তি এদেনি দুনিয়েগে সামান আসে দুনিয়াকে ফায়দা আসে দুনিয়াকে জাহারে তে আমি হুঁতে দেনি দুনিয়াকে ফায়দা আসে এই আমি হুঁ বাকার তাঙ্গি ফায়ন আই বাকার তা বেশি ফায়ন আই দুনিয়াকে মুদা থাকে তা আল্লাহ কোন ফাইন্দ আল্লাহ মাগানিম কাসির আল্লাহ গাদর তে বোতে বাবার গানিমাতা এবে তে আমি হুঁ হক গোতে জিহাদ কুরাশে আল্লাহ তে আমি হুঁ না গানিমা দেবানে গানিমা মুদা দেবানে কাযালিকা কুনতুম মিন ক্বাবল তে আমি মুসকুরিন বিহাম ইফাদান কাফারুম গোতে কি বে তে আমি হুঁ মিন আরারুম বাবি নাসিহাত তে রিওয়াশে আরার মাম বিকি বেং হে কালি হিকা আফার কে গোম কালি দুয়া কান নুজে কালি মেবেস বি কুরি গে গোতার একামা কো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামান আল্লাহ আলাইকুম তেবা আমি হুঙ্গা মাচ্চা ইনসান তরি ওড গেমি তেবা আমি হিদায়াত দেখ কে বি তেবা আমি স্কুল বি হামাই গোতার হে আর গোন মেবেস বিস নজে হেওয়ার পড়ন গোতা আমি আমি সারে খান আর গোন মে নুং গোতা কা মিসারে খান উলে আমি হুন্না দিমা ইচ্ছি কি আমু আমি হুন্না দিমা কালে নারকে আসে কালে দানিন মত কালে মি নি ইচ্ছে কে কালে হিকা আফার কে কালে কি সুন্নাত উলে আমি হেন নুনে মি হেন বুনে কে নফরে তরি কাং উফে দিগেন দান মি হুঙ্গে হিতুবা اي رسول الله حديث بكره بافني بشروا ولا تنفروا ويسروا ولا تعسروا تبامهم ميهن اوفا كرا وتر غواه دكار اوفا خبر ديش تبام ميستكن نفرتل نكروار نكروار ميستكن ادي فسيها كرار هم دغون كرار ميستكن تكليف جه قال غي غوتا واه كن دكار ميهن اي مثال كان سنن قبول نكرا ميهك ورن هر كاري مسلين ان بيان كو دين ان وان كين ان ورا هن قال احساس تك فيغندا فرتم انك هي ইসলাম দিনা লেম্বুংতি স্বর্গে গবাহক দেখকমা নরকে গবাহক দেখকমা কব্বল গবাহক দেখকমা মারুগ মতিন হাদাং কো দিনমা মিকালে বাহক দেখকায় এনা ইসলাম দিনা হিজ্জে সুমফরতম এমে ফরতম ইসলাম দিনা গ বড়তি বড়তি মাসসালে তং এনা কোনমতি বায়ান কো ফিয়াই তুরং এনা নুগা হেগেন দিম বসে কাটি গেন দে এহেম বেগে রাসূলুল্লাহ হাদিস কোরআন তিয়া বামি হুম ইস্তাক নাফরাইত তেরি নুকুরওয়াহে এক গতা কাগস এই তিয়া বামি বসি হুম কুরই এক গতাশে এন্নন্তা আলগন মেঙ্গে তেরং হুরি হামে স্কুরিং বি হামে এক গতা আলগন মেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত গো নসিব দেবি হাম এমি হনস দেবুঙ্গে কাশি গেমবে এমি হনস হিদায়াত গো নসিব দেবুঙ্গে কাশি গেমবে এমি হনস দোয়া কো দিন মারি ইতনা সে হেদিন আলগন মেন নাং ওতি সাওবাকি কাফারুনা মুসলিমুঙ্গে তেরেং মাগু ওলিফাতি বিমি হনস তাফাতওয়ান এই কাফারুনা ওতি হাম দাওয়াত দিন এমে ফুরত তামাইন বেস এনা বেস মুমিনুঙ্গে তেরেং মাগু গেলিফাতি বিমি হনস নাং ওন্নানি হি রিবেতনা সে হেদিন এমি হম মাগাং আলুং এলুং মগং আলুম এলুম এমি না বাহাক দক্কান জে উসলু বস্তাফাতওয়ানে সাবাবাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকুন্না আহলু কিতাবিন্না দেবামি হুন্না বাহাক দেক্কুম উসলু তাফাত কুরআন বাহাওয়াতি এই মুমিনুন্না অতি আহলু কিতাবিন্না বাহাক দেক্কুম রিবেতি গতওয়াং গায় ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান দেবামি আহলু কিতাবিন্না বাহাক দক্কান্যা এমি হুন্না বাহসু কুরআন্যা রিবেতি গতুগা বাহসু কুরআন একা মুশরিকুন্না অতি হারু কারি কুরুমা মুনাফিকুন্না অতি হারু কারি কুরুমা ekamuka ahlu kitabina ki fotuga ahlu waringe bay ekamuga waati ilmu huri bay ekamuga waati ve emi hunna riveti gotuga bahusukurama anga yafani hama efada mu'minun gatere mawgal lifawami hunna adi kafaruna wis muamala kuran jihe gotta fatwa emi hunna tan kore riiti bahum basbonan jihe mu'minun gatere mawgal lifawami hunna riveti bahum riveti na sehe den jihe emi hunna sawba ki emi hunna hama kotten jihe adi mi ulewe goi ei adi rangal gotennu ei sunna gotennu ne ei sunna gota ki mie এগোতার রিবেতি কোন মনে হয় না সেহে দেবী জামি হুঙ্গা বুল কুরআন এয়া খিলাফ বাই কুদিন আমি বাগত কি তা কোন হার করে গই ইখতিয়ার করে নি এমি হুনা দে মনে কালি তীর মাউ গেলি মা কুফর দি ফাই কালি তীর খাফার কে কালি আকি মি দিনম বেরো বে ফাওয়া মি হে কে এদু হা কোস কাই সুর বিয়া কা নওয়ান না মি হেম বনি মা এ না নান নানে হেও মাগা কা এ না বিসে না দি মাগ গয়া গান নানে হাটি উতর হচ্ছে আলি গে ফানি দালন তে বামি হুম মিস্তা কোন না বিসনে বার বিসনে গোতাল্লাহ কা দাক্কাশ তিয়াবামি হুঙ্গে দেনি তিয়াবামি হুম বুনা বাহেগে সবং আল্লাহ হে কালাঙ্গে রাসূল দগু পুরবু মাং হেজ্জে এবাহি তিয়াবামি হুম বাই মি হুম গাতু বুনা ওয়াহাকে বুনা গোতাকুং এমি হুম ইতুরা মুরতাদ্দুম বেসে কাশি গেন্দে আল্লাহ আদি মাং হাডি উতুরেচ্চি গোয়াগাত রাসূল আদি মাং হাডি উতুরেচ্চি গোয়াগাত এবু হুরি হেম বুনে ফামি হুঙ্গে দুলুং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত ফুরসার কক গানাই ফাই বাহুরি এই এনাই কুরমাতি গে মিহাকু বুনা এচ্চেগে সাবাব ema ena bisfaferi ve babai far ema bisnanu la emi hukurmati ge cheke bunawuni ma bisfaferi e sababu ki mina zariya ka vi ena bas bunumuge em ben ali gfane go ta vidala be fare kadhalika kuntum min qabl tibamihum bas fikuri ga ma ego tare famanallahu alaikum allah tibamihum macchan insan tari bodigen vi bodigen tibamihum tibamihum hidayat dekke vi ema tiyabami hum bisnare tiyabami hum skurige gotakama vi ehkamun emi hun nadimas malame ko emi nadimang ichchi kiyana hadashe duwa ko deremi nari vetina sehe deremi hun nagas fatabayyanu tiyabami hun rangala chehu kubbalare cheku kurare rangala hagige balare mi hu gatul kurairuga eneki muslimetto mu'minetto e mu'mine gatul kurai jamiyati o isaza inna allaha kana bima ta'maluna khabira hama karun allah subhanahu wa ta'ala tiyabami hun kurakanta tamul dena wodigam wa raskalange den allah wahi kurabani mujahidun ge wahaka mujahidunna adi ge ge ishinde tibe mi hunna barnu wan wahaka mu'minun ge terin jihadan nikunna mi hunna adi jihadun ko ge ge ishinde tibe mi hunna emi hun hama hama wan wahaka allah wahi kurabani sababaki jihad ki waram mahin alukame waram mahin alukame la yastawil qa'iduna minal mu'minina ghayra uli ad-darari wal mujahiduna fi sabilillahi bi amwalihim wa anfusihim ge terega uzrakanu la uzurverin fiyaba uzurverin fiyaba geterega ishinde tibe mi hunna allahumma uga emi hunge mudala janu jihad qurami hunna hama hama enwane allah rahi qurani hama hama enwane uzurverin fiyaba uzurverin nange murita hama jihad qurami hunge ajru hama emi hunange bari ekamako emi hun tibi hama jihadan nikunnang ehna wes emi hun bali hal huri gotung emi hunna nunikuma uni emi hunga niyat goti timanna bali nunnama timanna men nikunna name egota kuri ga hadis bayan vehinga je এই জিহাদ কুরআন নিয়ে হম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক কুরআন আগে দোহা গো আসাবে কলন হাদিস উল কুরআনি তিয়া বাহামি হুন এগে হিয়ে মদিনা গে বতিবি কাম বায়াকু তিয়া বাহামি হুন কুরআন মিতা গে কুরআন হুরি হা হে আমল তাহি গে মি হুম বায়ারি এমি হুম মানা কো ফতি এমি হুম গে বাইয়ে এমি হুম মি জিহাদান নিকুতুম মানা কুরি এমি হুম গে বাইয়ে বলি হুয়া বলি বলি উম গে সবাব উম এমি হুন নুন কুমা উনি এমি হুন তিয়া বাহামি হুন কুরআন হুরি হা কাম গে আজরুম হিসাইবে এমি হুম সবাব বায়ারি তিয়া বাহামি হুন আজরুবা এই কেমন আল্লাহ মহি কুরবানি লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রা উলিল দরারি এবাহি বালি উযুরু এরিন উযুরু এরিন ফিয়াবা গে ইসিন দে জিহাদ নকং ইসিন দে তিবে মি হুন্না আল্লাহ মাউগা এবা মি হুগা মুদালা জানুন জিহাদ কুরামি হুন্না হামা হামা ইনওয়ানে ফাদদাল আল্লাহুল মুজাহিদিনা বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দরাজা আল্লাহ সুবহান ওয়া তাআলা এবা মি হুগা মুদালা জানুন জিহাদ কুরামি হুম ইশিনিতে তিবি মিং গে জিহাদ নকং ইশিনিতে তিবি মিং গে মাচ্চং এমি হুম গে দরাজা তাম মাতিবারে করে দিয়ে মাইক করে দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা একম কো আল্লাহ কোন বা কুল্লাম ওয়াদ আল্লাহ আল হুসনা দেবে আমি হুন আল্লাহ বানি সুবর্গে গে বাদ করে দেয় ফাই এবাহি এমি হুন কিস মুমিনু মি বামি হুন কিস মুমিনু সুবর্গে গে বাদ করে দেয় বানি দেবে আমি হুন এর নামে মুজাহিদুন গে বানি মা মাতিবারে করে দেয় ফাই এমি হুন কিস মুমিনু মুমিনু কাম গাওয়াতি মিন সুবর্গে বাদ দেবেন মি মুজাহিদুন কিস মুমিনু এর নামে মি হুন গে করি ইতরু মাসাকতে এই জিহাদ আল্লাহ মাউ গে এক সাওয়াবুন এমি হুন সুবর্গে গে মাতিবারে দরাজা তাং হাসিল হবে ফাদদাল আল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা জিহাদ নকো গে গে ইসিন তিবে মি হুন গে মাচ্চাং আল্লাহ মুজাহিদুন এথং এথক গুনা মাই করে দিয়ে এথং এথক গুনা মাই করে দিয়ে درجات منه ومغفره ورحمه اي الله قادر تم درجته هيك سوار گيگا اي رسول الله صلى الله عليه وسلم قرباني سوار گيگا مجاهدون اتكا الله ستيك درجه تيار كور ستيك درجه قم دي درجه دي تري گودا بما حضر من دي قم دي درجه دي تري رسول الله صلى الله عليه وسلم قرباني مجاهدون اتكا ستيك درجه الله ني تيار كور وا اي قم دي درجه دي تري گودا بما حضر من ايها بودي درجه مجاهدون اتكا تيار كور وا ورما بين امي هنك اي الله ام ماي كور بي مي هون اي নবী নাজি হেগেন সিদ্দিকুন সিদ্দিকুন নাজি হেগেন অতি শহীদ আল্লাহুম্মা গহা গুরামায়ে ময়দানে গো শহীদ হই মিউ এমি হুন টাকা আরগিনা নিয়ামত তান ইনাম তান আল্লাহ নি কাডাল ওয়াফা এমি হুন গে হারিতা বানি বিমান হারাং কুরা ওয়াফা এবাহি বিমু গে এবস ফানি ফক্সাং এমি হুন গে হারি গান্ড খায়ান হাদান এমি হুন গে হারিতা তুম নানা মুরি গোতা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী বে কালুন গে হারি হারি কল টাকা শহীদ উন গে হারি কল টা বানি হুরি গোতাং হামাল ওয়াফা এক গোতা কাস বিম বিম মাতি গে ফানি ফক্সা তাকাং এ হারি কল টা বানি হারাং কুরা ওয়াফা আল্লাহ সুবহান ওয়া তাআলা ফানাবেগেন নুদানে শহীদুন গাহ কলতাকে আদি হামাই ফাদাই এবে কালুঙ্গে লেফদ এমে ফরতামা ওহরিগেন দাহিন্দুকে এবে কালুঙ্গে ফুরিহা ফাফাতকে ফুহরিগেন দে এবে কালুম মারুমুগে কুরিং আদি ফুরান হারগানু নিকুতুমুগে কুরিং আল্লাহ হামি হুন সুবর্গে দাক্কা আলা মারুমুগে কুরিং এবেস মিয়া সুবর্গে নু ফেন্নানে শহীদুন আফিয়া এমি হুন আদি ফুরান এমি হুন গাহ নিকুতুমুগে কুরিং এমি হুন দারাজে তাং হুরালিনুন তা দাক্কা আলা এমি হুন হুরালিনুন আদি এমি হুন কিয়ামে দোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন কোম মে মিয়া কান হাইদি হাতিং হুরা লিয়েন এই আদি এদুমা কান লে আমি হুন দেবান আমি গে গতুগা আদি এমি হুন এদুমা আই কুগা আমি হুন আদি বাবর এ গে তুরুম বেসলি বে এই আদি হাস ইনামে গে গতং এমি হুন দেবান হাইদি হাতিং হুরা লিয়েন কোম মে মিয়া কা এই মুজাহিদুন কি ওরম মাই বাই আমি হাই সামিরে কুরু কল্যাণ দেন হিজরা এ গে ওয়াহা কোলে দেন ওকি হেদুয়েরিং এই তেদুম বনুগে ইন্তিহা হুরিহা কামাকাত তেদুয়ের দিনুগে হুরিহা কামাকাত তেদুয়েরি ওয়ান হুরিহা কামাক সার কা আবু বকর গে ফান এই সিদ্দি হাইদ্যাতিং হুরালিন এই আল্লাহ নোটার দেন নোট গান মানে এদে মি হুম বালানে কি দেখেন তো এখন মে বালা কাদনু জি আল্লাহ আদি সাথে একা দেবি আস মাসে নেই তা আই দিহাতিং হুরালি দিয়া দেখানু জি হেন দুশমন কাম গয়েছে জিয়া এরা দেন যে মেহার মিগে মুরাদ কি এনাকে আহুল বেরিং একো আদি দুশমন কাম গাবং এবাহি হাঙ্গুরাম বেরিং কাম গাব মুসলিম না ইদি কোলা একাম কো মিহুন না দেতে রেগা আহুদেন ওই জিয়াস দেন যে আহুদ আহুদ আহুদ কি মিতাং মুরাদ কি একলে হাঙ্গুরাম নু কুরমা আহুদ ওয়ে ফাওতুম সালগা সুলহ আহুদাই বিয়া আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাগমশে কোন নারী আহদ এগোতা কে মুখে জিহাদ আর কুড়া কুদিন না করিম বেসন না তা বুনা কুড়া কুদিন না এমি হুন না গালাম গালাম বানি মুখে মেঙ্গু ফুলিফা গালাম বানি ফুলিফা দে কুজ্জা জি হেনে কামা কো হেও কান্ত তাকান আদ কুরান এই মুকাল্লাফা কা ওয়াইরুগা এরুং হেও কান্ত কুরেবে আর কুড়াইরুগা হেও কান্ত কুরা কামুগা বান্যা বড়ু ইমাস হেও কান্ত কুরেবে এহনু হেও কান্ত কেন কুরেবে এ কুজ্জা কুরা হেও কান্ত তে কুজ্জা গমা আমবে ফানে এক সওয়াব লিবে কমবাই কা লিবেন সওয়াব ঈদ উইলেরে নুমাতা এমমে আওলা কাম বড় বাগুতা কি ঈদ নামাজ দামু ঈদ নামাজ ঈদ দোহগে ফাজর ফজরুল ইসরে ঈদ নামাজ দেমেদু এই এমমে আওলা কাম বড় বাগুত ফিতর যাকাত দে এন রমজান মাহুগে ফাহু ফানারাইন ফেরিগেন নেরেবেন ফাহু ফানারাইন ফেরিগেন নেরেবেন এমমে আওলা কাম বড় বাগুতা কি কোন বাগুতে হন্দাগে বাহার কোন বাগুতে এই ঈদ দুহুগে ফাজরুল ইসরে ঈদ নামাজ বাগুতা জেহেন দেন এদে মেদুগ এবা বাগুত এই এম আওলা গেম বা বাগুত ফিতর যাকাত দিনমা হ্যাঁ কুড়া কুদিন বেস দেন জেহেন একু জাগা মা আমরা একু জাগা ফারাত বেস নে রেন জেহেন ফিতর যাকাত মুরি হাম মেঙ্গে মাচা বাজ হিন্না ওর স্কুলে কমি আর কোনো করে কাহলে বেশ কামে হিন্না ওর স্কুলে কোনো করে নাফসুল্লাভা মায়া নাফসু আম্মারায় নাফসুল্লাভা নাফসু আম্মারা এই নুবায় নাফসু এই নুবায় কান্ত আমর কোরআন নাফসু মিহাগে কি ব্যাগে নুবায় কান্ত আমর কোরআন নাফসু হরে জি আদি না ইসলাহ বাকা ক্যারিয়ে বেশ নুয়ে আমি কেন নফসু আম্মারা হরে যে কেমন নফসুল আব্বামা এনে গিয়ে তাব্বা দে জিয়া এ না ইসলাম কাটি গেমে আমার আবাহ বেস এই নফসুল আব্বামা কি এই নবায়া কামে করে বে ইরং এ নাগে এ না মালে আমি কুরা নফসু এ না বারো বিশ না নেই কামা দেন তিমান না করে উনুক নবায়া কান তাব্বা লা বেলা হরে নিকাং আধা নবায়া কামে কেমি করে তিমান না মিরে মারো বে জিয়া কি নেই এবার তাও বা আমার ফুরসত না নেই না নফসুল আব্বামা দে জিয়া এই নাফসুল লাভামা আসকিং আদি নাফসুল মুতমাইন্না আন্নানি নাফসুল মুতমাইন্না আন্নানি এনা দিমাতি রাঙ্গাল সাবিত উইমা এই এমমেঙ্গে ইন্নানে ফুরতাম নাফসু আম্মারা এই তবি গতং এ ওয়া গতং এ কমে মিহে গে ইতু গাসিনা এই কুরআন গল্লাহ কর ইন্না নাফসা লা আম্মারাতুম বিসু আম কর নাফসা কি এই উরি নুবা কান্ত আমর কুরাইচে এতি কন্ট্রোল করেন জেনে মি এই জিহাদ নাফসু ইসলাহ করন টা কুরা জিহাদ এমে মুহিম জিহাদ এই এই নাফসু আম্মারা ইয়া খিলাফা কুরা জিহাদ নাফসু আম্মারা খিলাফা কুরা জিহাদ এই এম এম মা জিহাদ স্বর্গ নাফসু তাহে কামারে কাহু কাহু কাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কুরআন গতি এতি তি কমে সে হেঙে ইচ্ছে কে দিবুনি ভারগা ওলি ওলিস্তান নাফসু আম্মারা কুরআন কে ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু নাফসু তিন বাই কামে নাফসুল আম্মারা নাফসুল লাভামা নাফসুল মুতমাইন্না নাফসুল আম্মারা ইনু বাই কান তাকান আমরা কুরআন নাফসু nafsul mutmainna eyyemme maayin nafsu eyi islam din matige ena sabitu me ena anna nafsu ena hinhama juhumen annane allah ge faraatun ena anna hinhama juhumen eyi ilhamen eyi zaatike ena ihsaswan faraanti manna mihar mihiri haggu gae timanna mihar mihiri haggu gae nafsul mutmainna eyi gurwanu ge be tin nafsu ge wa nafsul ammara subhanallah eti hore jana naraka yaddan hama ekane eti hore jana dan naraka ya swargiya ka kaari usnu quran hama ekane e nafsu hore jiya ka ya kanibba lam majbur wane kitam mihun namadu ghafil kullana kitam mihun edi mara sikuri dan khushu ettere kamuga misal namadu te khushu ettere kama quran den e na e kama visnan jihene tafura tama e na mis kitab wan nairu geni vala kan ta quran allah ge darbar mi hazir wan e na di bay mihun music kula fe heri fona ki hanu ba kama e namadu quran na music kula fe fona waranu ba kama e em be music ko alu lagam besnuane lagam besnuane den ina ada kuran jiene kom me kam sa ada kurima e kam bani e hama duniya ge huria mis kitta ge hure photo ba inda mis kitta ban nairu ni bala ashe phone dormati ge handa ko den inde liye ba eta saudi ge sure dan ta ga diye ba masi unna vi tan ta sunan bodeti hada ba bodo echi ada ba phone kura hai faras ge ho jaya se kafir miha tanaga foti mu'min miha nagani a ehm vejjiya ege ilmeri midale foti kafirun ad duniyega allah ibadevane duniyega ibadevane akhirata kunen ena eta adi mu'min miha ge hewa mala kunnuli be ena eta duniyega badal devane allah ibes nafsaka ani ay rode nu gannawa kafirun qurah he okanta duniyega nimma wa devane kanta tenna anuriya mena si okanta qurah mi hunan gere duniyega libe ware bala ehi teriwa mi hunna ka ile sahaba kan tatta kodde jamiya ta kara emi hunna duniye ge nama mashhur kama faasa ta ka hare oheni ei duniye ge menai mun kan tan nimma devwa allah ani ayur wadun ganna e giyamata kunen emi hunna ke vesecche akhir dua e duniye ge huriya kam nimmi ge emi hunda emi hunna duniye boy duniye boy emi hunna hama e fada mu'minaku ena ge atun darana ge fa halu ge maru vejjiya enang e adanu pura vena faratenne te jeden allah ma gote gamet ver pura vana farai ei istaufi ge ei allah ma gome sare ke hama mu'mine kalaange qabu kalaange shariye qabul ko gen hure mu'mine e marwa wa gutu ge enage edara nya hawal nu wana mi yaku hawal wana hawal nu wediuma ki war nadiru kame ei ei allah labba kame e baura sabe kalung abhare fe buhuri e be kalung ma cheddara ni wa haluga adi aida ge besnya kuning haluwa rasulullah sallallahu alaihi wasallam komme asabe kalaka karna mad kurabamu vidalwe emme furatama mina ge macce daranye be heye niya ku itraf jiya daranye wa kami qurar we jiya hadis ul qurba darani ada qurana miha ku gohren wa tena mudadu ko fe bahre jiya darani ada kurma mudadu ko fe nete jiya kale fanu dannawani aida ge mihun gati bihe nage daranye hawalwa nete je emme nabbe sa dannawa ti ba mihun ge tereng nage daranye mi hawalwa na kom mesmiya ko hawalwe kom mesmiya ko hawalwe adi fahun rasulullah sallallahu alaihi wasallam baitul mal jama kuramu ekale fanu e besmiya ko natijja baitul malun e muslimun ge darani ada kurabba dabuna madu ki ke damuna maadu kuram bi hama hain haru macci macca gossi ena gama amba fanna li ben ajuru nafsu erun heeni gen daane bodwam waayran ena damuna maada hunnaani aada ve fa lobi jehi fa hunnaani damuna maada erun kure mun daane bodwi ma hama kudairu nafsuha anwam bihi yukantattaka vihavas gina damuna madabba samahelam bi hivve saliyagen da kamen ei damuna madan hera damuna madu kurima adi emme boda farwatere wanji hamasala punanta namada tiberu ga dima dima nu bala ati ekamaka farwanu bahatte ei masale yar kuda kudim bawada namada tiberu ehem mihum ga namada bas furu ara ehem bima kari kunna miha mihen dima dima bala aru mihem fahatan emuri mati bala fahatan emuri bala emme hen hada ganwan e emme furu tama haan wanji hekanta mihar bawada ke gotan ne henu ima bodu egen da kudin eba miski tum fene hama bodati singa kudin bes fahain emuri bala kari kunna kujawa ha ka dakka tan bodati kudin parak gina hama fene mi tanga school hama bodati kudin kari kunna kujawa ha ka dakka ala ta fahain emuri bala ta bodati e ki vegen e rusure kudin hama fahai bala ti ve ema mihar sura kudai rusure kan ta islah kurani engejje parak gina fene mi daru sangan na kudin hama fahai bala daru sangan na kudin den fahai bala fara fiya den wan kiine ehen kudin adi ma nu ba wan daru sangan na kudin jihen ehen kudin ena mu na yakwa enge daru sangan na kudin jihen ehen uri ha kudin ena mu na yakwa fahai bala gen nu wan dima dima bala gen nu wan kari ga unna miha wa ka dakka gen nu wan kari kura mana hama em mana ga ikada ka khalidan ge mana ki hama demi otu e bahuri bay riwayat ta huga e takrar ko lav fa gada ko lav khalidan muhalladan fiha abada khalidan muhalladan fiha abada eng e bahuri riwayat ta huga نور سورة تريس فسفنا الله سبحانه وتعالى يرد ديكو آيته الله نور السماوات والأرض الله نور السماوات والأرض ارتكى بموغ نور الله كي ارتكى بموغ نور الله كي ميغ مرادكي اخلانك كل دومان تي وديكم واكم ميهوري هاي اتشك مچا ميهوري هاي اتشك مچا اي ಎಚ್ಚೆಗೆ ನೂರು ಮಿಸಾಲಕಂಗೆ ಅಲಿವೆಗೆಂ ವಾ ಕಮುಗ ವಂಜ ಏತಿತ ಏಗೆ ಮಚ್ಚಂಗೆ ಬಾರ ಫೋರು ಯಾರು ಎಚ್ಚೆಗೆ ಅಲೀಗ ನಿದೇತಿ ದುನಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ತಾಲಾಗೆ ನೂರು ಫುಳುಗೆ ಅಲೀಗ ಮಿಯತಿ ದುನಿಯಾ ಉಡುತ ಅಲ್ಲಾಹ್ ನೂರ್ ಸಮಾವಾತಿ ವಲ್ ಅರ್ಧ ದೆ ಮಸಲು ನೂರ್ ಹಿ ಕಮಿಷ್ಕಾತಿನ್ ಮಿತಾಂಗ ದೆ ಮುರಾದಕ್ಕೆ ಹಿದಾಯ ಮಸಲು ನೂರ್ ಹಿ ಕಮಿಷ್ಕಾತಿನ್ ಫಿಹಾ ಮಿಸ್ಬಾಹ್ ಎಕಲಾಂಗೆ ನೂರು ಫುಳುಗೆ ಮಿಸಾಲಕಿ ಕಮಿಷ್ಕಾತಿನ್ ei aangwalegge misale ei kuriga faartahu gunnaane batti bahattam hada finna aangwalu ege etanuge misale fiha misbahu aangwalu gadi ve battiye al misbahu fi zujaja adi e batti ves wani billuri kolegge teregay billuri kolegge teregay az zujajatu ka annaha kaukabun durriyun e billuri kolwa siwani vida vida inna tariyan henne adi battiyen no adi billuri kolwa adi yuqadu min shajaratin mubarakatin den e batti dilli fainani telunta barakaat teri gahakunne eti dilli fawani e andale ven dilli fawani e kom zaytunatin zaytun zaytuni telum e barakaat teri gahetta e zaytun la sharqiyatin wala gharbiyya et nuwe mashriq farata kas maghrib farata kas murada ki meduga meduga hunna echekan iruge ali abadus iru osseva gutuves libene iru araba kutu wesli ben ei emme taaza kan gahal libeni era abadu siru ge alikan libe gaha misal ka bay far iru osse ba kutu ge farate gahuna gaha ka vejji hiya elenata hiya aluni ma egen bay taaza kan gel ligen de iru araba kutu wes yang iru erumu ge alikan wes wa adi osse ba kutu ga osse alikan wes wa gaha ki ei emme taaza kun hede yana gas kama ilmarin vidala wesani يكاد زيتها يضيء ولو لم تمسسه نار ಅದಿ ಎ ತಿಯೋಕೊಳು ಎ ತಿಯೋಕೊಳುಗೆ ಸಾಫ್ ಕಮ ಎ ತಿಯೋಕೊಳುಗೆ ಮುರಾದ್ ಮಿ ಮಿಸಾಲ್ ಜಸ್ತವನಿ ಅಲಿಫಾನ್ ಕೊಳು ನುಜಸ್ಯಕ ಸೀವನಿ ಎತ್ಕೊಳು ದಿಲ್ಲಿ ಫೈನ್ ನೂರು ನಾಲ ನೂರು ಮೀ ಅಲಿಗೆ ಮಚ್ಚ ಅಯ್ಯಕೆ ಅಲಿಗೆ ಮಚ್ಚ ಅಯ್ಯಕೆ ಏಗ ಮುರಾದ ಕೇವಲ ಬಿಲ್ಲೂರಿ ಕೊಳ ಹೀವನಿ ಬತ್ತಿಯಂಗೆ ತಿಯೋಕೊಳಂಗೆ ಹೀವನ ಅಲಿಫಾನ್ ನುಜಸ್ತಾನಿ ಅಲಿಫಾನ್ ನುಜಸ್ತಾನ ತಿಯೋಕೊಳ ಸೀವನಿ ಬತ್ತಿಯಂಗೆ ಆಯ್ತು ಅಲಿಫಾನ್ ಕೊಳು ಜಸ್ಸಿ ಮಕೀನೆ ವಾ ವಾಹಕ್ಕೆ ಕೇ ಹ ಅಯ್ಯೆ ದೆಂಗ್ ಏರುಗ ಮಿಸಾಲ ಜಸ್ತಾ ಫಿನ್ನಾನು ಮಿಗೋ ತತ್ತ ದೆಂ ಮಿಹಾರ್ ದೆಂ ಬೊಡತಿ ಲೈಟುತ ಮೀ ಹುನ್ನ ಫೆನೆಗೆ ಫಹರಗ್ಗ ಮೀ ತಸವರ್ ಮಹಿಗದಾನ್ ಏರುಗ ದೆಂ ಮೀ ಎಮ್ ಎ ಅಲಿ ಗದ ನೂರು ಅಲ್ಲೋ ಏರ ಮಿಹರಿ ಮಿಸಾಲ ಜಸ್ತಾ ಏರ ಎಮ್ಮ ಏ ಎಮ್ಮೆ ಅಲಿ ಗದ ನೂರು ಹಿದಾಯತ ಕಿ ಎಮ್ಮೆ ಅಲಿ ಗದ ನೂರು ಕಲಾಂಗಿ ಹಿದಾಯತ ಕಿ ಏ ಎಮ್ಮೆ ಅಲಿ ಗದ ನೂರು ಯಹದಿಲ್ಲಾಹು ಲಿನೂರಿ ಹಿ ಮನ್ ಯಶಾ ಮೀನಿ ಎವಾ ಅಲ್ಲೋ ಕಲಾಂಗ ನೂರಂ ಹಿದಾಯತ್ ದಕ್ಕನ್ ಕಲಾಂಗ ಇರಾದ ಕರೆ ಮಿಯ ಕರೆ ಏ ಹಿದಾಯ ಕಲಾಂಗ ಶರಿಯೈ ಮುರಾದ ಕಿ ಮಿತಾಂಗ ಏಹ ಅಲಿ ಗದ ಇಚ್ಚಕೆ ಅಲ್ಲೋ ನೂರು ಸಮಾವಾತ್ ವಲ ಅಲ್ಲೋ ಗ ನೂರು ಅಲ್ಲೋ ನೂರ ಕಿ ಎಮಿ ಶರಿಯೈ ಕಮಗ ಮುರಾದ ಮಿ ಶರಿಯೈ ಎ ಶರಿಯತ ಅಲ್ಲೋ ಸುಬಾನ್ ತಾಲ ಹಿದಾಯತ್ ದಕ್ಕನ್ ಕಲಾಂಗ ಇರಾದ ಕರೆ ಮಿಯ ಕರೆ ವಯದ್ರಿಬು ಅಲ್ಲಾಹು ಅಲ್-ಅಮ್ಸಾಲ ಲಿನ್-ನಾಸ್ ಮಿ ಫದ ಮಿಸಾಲ್ ತಂ ಅಲ್ಲೋ ಜಸ್ಸ ಎಮಿಸ್ತಕುನ್ನ ಎಮಿಸ್ತಕುಂ ಎಂಗ ಇಬ್ರಾಹಿಂ ಹಾಸಿಲ್ ಪುರೇತೋ ವಲ್ಲಾಹು ಬಿಕುಲ್ಲಿ ಶೈನ್ ಅಲೀಮ್ ಅಲ್ಲಾಹಿ ಹುರಿಹಾ ಕಮದ್ದಿನ ಒಡಿಗಂ ವ ರಸ್ಕಲಾಂಗೆ ಕೊಮ್ಮೆ ಕಸ್ಮಿ ಅಲ್ಲಾಹು ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಲಾ ಕನಾಂಗ ಹಿದಾಯತ್ ಗೆ ಮಿಸಾಲ್ ಜಸ್ಸವನಿ ಶರಿಯತ್ ಗೆ ಮಿಸಾಲ್ ಮಿ ಯಾ ಅಲಾಕಿಯನ ಎವ್ಯಸ್ ದೀನ ಶರಿಯತ್ ನೋನ್ನಾನೆ ಏಯ್ ಮುರಾದ ಹೈದ್ವಾಂ ಹದು ಹದುವಾಹುಂ ಹದುವಾಹುಂ ಫೀ ಸಿತ್ತತಿ ಅಯ್ಯಾಮಿ ಹದುವಾಹುಂ ದುನಿಯಾ ಉಡು ಹೆದ್ದೆಯ ಅಲ್ಲಾಹು ಸುಬ್ಹಾನಹು ತಾಲಾ ಹದುವಾಹುಂ ಏ ಈ ಕುರಾನ್ ಕುರೆ ಬಿಸವಾಲಿ ಅಲ್ಲಾಹು ಕುರಾ ದುಮ್ಮಂತೆ ಇದ್ದು ಹೊಂಬೆ ಸದ್ದ ಎ ಕಲಾಂಗ ಏ ಗೆ ಬಯಾನ್ ಕೊದ್ದೆವ್ವನಿ ಇನ್ಸಾನ ಆಸ್ ಕಮೆಕ್ ಕುರಾ ಇರುಗ ಮಡ ಮಡಂ ಕುರಾ ರೇ ಹಲಿ ಕೊನ್ನು ಕುರಾ ರೇ ಕಾಣ ಎ ಕಲಾಂಗ ಕಮ ಕುನ್ ಎ ಲಫ್ಜು ವಹಿ ಕುರವ್ವಾನಿ ಉಫದಿ ಗೆಂದಾನ ಉರಿಯಾಯಿ ಹಾ ತಫಾತ್ ಹೋಯ್ಯೆ ತಫಾತ್ ಎಂಗೆ ಹೆಂದೆ ಮಾ ಇವೆ ಗೆಂದೆ ಐಪ್ಪುಳು ಹೆದ್ದೆವಿ ಏಯ್ ಆದಮ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಮ ಮೀ ತೌರಾತ ತೌರಾತ್ ಲಿಯುವ್ವಿ ಅಲ್ಲಾಹ್ ಐಪ್ಪುಳು ದೆಸ್ ಜನ್ನತುಲ್ ಫಿರ್ದೌಸ್ ಗೆ ಗಸ್ತ ಏಯ್ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ತಾಲಾ ಕನಂಗ ಐಪ್ಪುಳು ಹೆದ್ದೆವಿ ಇಚ್ಚಿ ಸಾಕಿ ದೆ ಮಾ ಇವೆ ಗೆಂದೆ ಏ ಮೂಸಾ ಗೆ ಫಾನ ಏನಿ ಫಾಲ ಕುರ ವೆ ಮೂಸಾ ಗೆ ಫಾನ ಆದಮ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಮ ಕುರ ಇಬಾಹಸುಗ ಏ ಆದಮ್ ಕಲೀಫಾನ ಕೆ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ತಾಲಾ ಕನಂಗ ಐಪ್ಪುಳು ಹೆದ್ದೆವಿ ಮಕ್ಹುಲೂ ಗೆ ಮಾ ಐಪ್ಪುರ ದೆ ಮೂಸಾ ಗೆ ಫಾನ ಗೆ ಫಾ ಆದಮ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಮ ಕಲೀ ಫಾನ ಕೆ ಅಲ್ಲಾಹ್ ಬಸ್ ವಹಿ ಕುರ ವಿ ರಸೂಲ ಕೆ ಅತ್ತಸ್ಮಿ ಫಖರು ಐ ಫಖರು ಅಸ್ಲು ಕುಬ್ಬಹೆ ಬಹಕಿ ದೆಮ್ ಮಿಸಾಲಕ ದಿವೆಹಿ ಬಹುಂ ಏಯ್ ಖವ್ವಳ ದಿಯುಮಂ ಎ ಬಸ್ ಇಸ್ತಿಮಾಲ್ ಕುರೈಫ ಇಂದೆ ಜಮಸ್ತಲೆ ಎನ್ನೈ ಏನ್ ನಮಸ್ ಅನೇಹೆ ಸಿಕುಂಡಿ ತಕಂ ಅನ್ನನಿ ಏಗೆ ಹಮ ಲಫ್ಜಿ ಮಾನ ಏಯ್ ದೆಮಿ ಒತ್ತುಮುಗೆ ಆಲಮೆನ್ ನೂ ಏಯ್ ಕಿ ಏನ್ನು ಎಮ್ಮೆ ನಸೆಂಗೆ ದೆಮಿ ಒತ್ತುಮುಗೆ ಆಲಮೆನ್ ನೂ ಕಂ ಏಯ್ ದೆಂ ಅನೆ ತಾವೀಲು ಪುರ ವಿಧಾನ ಏತಿ ಏಕಮ ತಾವೀಲು ಕುರ್ಮೆನ್ ನೂ ತೆಮ್ಮೆ ಪುರತಮ ಬೆಲೆವೇನಿ ಏಗೆ ಅಸ್ಲಿ ಹಗಿ ಹಗಿ ಗಿ ಮಾನ ಕೊಮ್ಮೆ ಬಹೆಗ್ ಗವೆಸ್ ಕೊಮ್ಮೆ ಬಹೆಗ್ಗವೆಸ್ ಹಗೀಗಿ ಮಾನ ನೆಗೆನ್ ನೆತೆಜ್ಜಿಯ ಕರೀನಾಯಕ ಎಕುಗ ಮಜಾಜಿ ಮಾನ ಯಕ ದೇವೇನಿ ಅರವಿ ಬಹುಗಸ್ ಒತಿ ಹೆ ದಿವಿ ಬಹುಗಸ್ ಒನ್ನನ್ ಜಿಹೇನಿ ಹೆ ಏಯ್ ಮಜಾಜ್ ಯಕನ್ನು ದೇವೇನೆ ಬಸ್ ಬಹಾಕು ಕರೀನಾಯಕನು ಲೇ ಕರೀನಾಯಕನು ಲೇ ಎಮೆ ಪ್ರಥಮ ಹಗೀಗಿ ಮಾನ ಬನ ಜೇನ್ ತಾವಿಲು ಕೊರೆ ದಾನ ಸಾಯಕ ರಸೂಲುಲ್ಲಾಹ ಹದೀಸ್ ಕೊರೆ ಮನ್ ಮಾತ ಫಕದ್ ಕಾಮತ್ ಕಿಯಾಮತು ಮಿಯಕು ಮಾರ್ವಜ್ಜಿಯ ಎನಗಿಯಾಮೆ ಗಾಯಂ ಎನಗಿಯಾಮೆ ಗಾಯಂ ಮಿಸಾಲಕ ಎಗೊತುಂ ಎ ಮಾನಾಯಕ ದರುಂ ಬಲಾಫಿಯಾ ದೆಮಿಯೊತುಂ ವೇದಾನ ಫಾರಗ ಈ ದೆನ್ ಆಕೃತ ಎಕ್ಕೊ ಏನ್ ನಮಸ್ ತಿಂಗ್ ಮರು ಹಲಾಯ ಮೇತಿ ಈ ದುನಿಯಾ ಈ ಮರು ಹಲಾಯ ಬರ್ಜಿ ಮರು ಹಲಾಯ ಉಕ್ರೈ ಮರು ಹಲಾಯ ಆ ಏ ತನಕ ಉಣ್ಣಾನ ದೆಮಿ ಸಾಕೆ ಇತಿ ಗುಳುವಾಲಾಫಿಯ ವಾಹಕ ಆಕೃತ ಎಕ್ಕೊ ಗುಳುವಾಲಾಫಿಯ ದೆಮಿ ತುಗ ಆಲಮ ತಾಯಿ ಮ್ಯಾರ ದೆಮ್ ಬುಣವೇಗ ಒತುಂ ಏನು ಒತುಮ ಸೇವಾ ಅದೆ ಫುಹು ಫುಹು ರಹಮತ ದತ್ತುರು ಕೊಫಿ ಕೇನ ಮುನಾನೆ ಅಲ್ಲೋಹೆನ ರಹಮಿಲ್ಲ ವಾಶಿ ಎವೆ ಎಹೆಂ ಸಬಕಿ ರಹಮತ ದತ್ತುರು ಕೊಫಿ ಎದೆಂ ಹೇ ಉಮ್ಮಿ ದೆಗ್ಗ ದೆಂ ಬುನೆಲು ಹೇ ಬುಡು ಮಸ್ತದೆ ನೆಕ್ಕನ್ನೆ ಹೇ ಉಮ್ಮಿ ದೆಗ್ಗೆ ನಾದೆ ತೆರೆ ಸಬಕಿ ಅಂತುಮ್ ಶುಹದಾ ಅಲ್ಲಾಹಿ ಫಿಲ್ ಅರ್ದ್ ರಸೂಲುಲ್ಲಾಹ ಹದೀಸ್ ಕುರಾನ್ ಏ ಎದ್ವಾಹಕು ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಕುರಿ ಫಳು ಮತೆ ಜನಾಜಾ ಗೆಂದೆ ಉನು mihun di ai ena ta'rif kuram e janazat e janazat ko miha ta'rif kuram e ola fami e ke e kale fan hadis ro kuram ni wajibat e lafzo eta ni wajib wicche ena den hama iru kolakun ehen janazat mi oddi e mihun ena ke nu wahaka dakkom mi oddani e majjita ke nu baha wahaka nu baha mi ke ena ke haram ketara harno baran aram wicche ena maru wima nu ko tan nu baa chike amun dan ko kale fan hadis ro kuram wajibat wajib wicche den dia fahum den asabe kan sawal kor be kale fan kurin bas ke janaza ka den nabi ma wajibat an ka fahum dia janaza bas ke vidal wajibat e ko ba ko jing he wajib ye mi hona den nabi emme furata me dia mi ha mi stahun e dia yi ena ta'rif kor mun ena swor ge wajib e je ai den dia mi ha emi e dia yi ena diman hadi utore chi ki anu ba chi gom ne ena nal ka wajib e je den hadis kon antum shuhada ullahi fil ard te ba mi hona ki allah ge he ki verin nabi mati ga wa ete baami hun enaga macchatti he kidini e rangalo mi hekke gotuga e ena ke rangalo mi hekke yaka hun riham men hekke no den tanu baami hekka vechi yaka ay envi ma misal ken e ummi duga puna vidana den allah ta rahmat ken ada turu posti e ummi duga misaka rahimallahu imran allah mi hekka rahma illa bare aribahu ge maadi ge siga e bahi nimunu kan beenun kurabe dua ge maana ay arabi bahuga misal kan nadhara allah ge lafzi maana ke allah emi yak ujala ko fi kurabwa fi enna mesi tangen dua ge maana ke allah emi yak ujala kurabwa shi ewe behavar hadis ul tahuge ebay gota maadi ge lafzi ebay nimunu kan ebay dua ge maana ay rahim allah umran misal kan rahim allah man salla arba rakatin qabla al asr asr namadu ge kurin hatar roko ko fi mihan allah rahmal labba fi ewe ei lafzi maana henna ma sitanga ni dua ge maana ge maadu ge siga rahmal labba shi ewe dogun kiyemuni oh ko se ja kura kanu ji alung islah quran alung islah quran ki mara mi ruwa fere giya me dua hoga giya me dua hoga ei ena man shai ashai da kaba hangurama ge maadanu ga a muslime ga tamaro je shahida ka wane shahida ka wane e oli gen ena kafar ka mai ko ga turu puri wane shahida ka ei siffino hangurama ge adi muslimo muslimo ga turu puri enno maade te fana ali ge fana kuri hangurama ge muslimo muslimo shai ma ga to muslimo marwe den siffino hangurama ga den ali ge fana vidalvi de jamaatum bes marumi hona ki shahidun de jamaatum bes marumi hona ki shahidun eden ijtihad ekga emi hona ekan kurawun e be kaluna ki allah ma ikurawa fa ba emi hona be go tum ba ka dekkuma ki ei gos kame ei enden ilmer vidalvani e masalaga ma bodab bahus wasnu kurash e sifin hon kurama jamal hon kurama be go tum ma gina wa kanu dakkash jamal hon kurama ali ge fana ishit ge fana sifina gurame muawete ke fana ali ke fana ijtihad ge kushe ge kore unu kame ijtihadi e ijtihadi o tira sudo hadis ko lawa ijtihadu ga kukura vejja in ajur libene dima vejja hagga dima vejja de ajur libene enno ijtihadu ga masala izzen yana libe fawe ohu e dem masale no ek ekama ku mujtama uge dini go tunge bahur bay kan tatta kan ena isnu kurave ena khutba kiya misal ka ena isnu kurave ena imam kan isko gennu ana aslu ena baaki ku wazifa ge go tunge ena imam ka bahatta gennu ana saka mi heku nen hal tekka ena eri dana imam ka ena mes aam go tekka mi istahunge imam ka ena ve gennu ana এনাহির আবরু গেলিফা দুনিয়াবি গতং এবহরি দুনিয়া গা বাই কানত তাকং এনা ফাহাজ্জেসে এনা কানত তাং এবার দেমি সাম মাকাম গতং তিপুনা হেন হামা মিহা মিস তাকং এ পরে মাতি এ কামকু দাক্কানে ফাহাতু গেবা এসা কা মাকামে গে গতং এনা লিফা বা বারাকুম মিস তাকং গে কোমতে গাদা কামুন তাকাল্লুফুম ওয়া হাকি ইজেন উরে দানে না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা